জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। ভকত বসল তুমি ভগবান, পুরাণ প্রসিদ্ধ সর্বোত্তম। তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। নিজর স্রষ্টা মহাপ্রভু, নিজে নিজর তুলনা। অবর্ণনীয় হে অনন্ত সীম, কে করি পারে কলনা। তুমি নিরাকার তুমি অনাকার, কোটি কাম জিনি অনুপম। তুমি রাম শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। মাতা তুমি পিতা মহাপ্রভু, তুমি বন্ধু তুমি সখা। শপথ ব্রহ্মাণ্ড জনক বোলাই, করুছ সৃষ্টি রক্ষা। তুমি দীন বন্ধু তুমি ভাব সিন্ধু, তুমি ভকতর প্রিয়তম। তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। তপস্যারে তার সন্তুষ্ট হইল, আহে ব্রহ্মাণ্ড গোসাই। নক্ষত্র মণ্ডলে শ্রেষ্ঠ বলাইলে, চিরমর সে ভাগ্যবান। তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। নদি সাগরে অনন্ত শয়ন করিছ হে চক্রধর, মহালক্ষ্মী তব পাদ মঞ্চাড়ন্তি জড়ে ন বুড়ে শরীর, হে কমল আখি প্রণাম করুছি বন্নিবাকু দিয় সদ জ্ঞান, তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ, জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। সন্নিধান তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ, জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। কোটি বসুন্ধরী তুমার উদরে অছন্তি পুরী, চৌদ ভুবন পাটনার তুমি সর্বসরজনকারী, তুমি সৃষ্টি তুমি সংহারণ নামে পাপকু করুছ বিলোপন, তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ, জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। সুমরুত দেবতা সম্ভূত হেলে অগ্নি দেব ইন্দ্র, নয়নরু জাত হইলে হে প্রভু উজ্জ্বল সূর্য চন্দ্র, সকল শক্তির মূলাধার তুমি দীননাথ সত্য চিরন্তন।